14তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মা মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে বিভিন্ন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআনে কারিম এবং সহি হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহর কোরআনকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস শোনার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন এই মোবারকময় মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেক ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে হেদায়েতের জন্য, আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য, তাওহীদ এবং সুন্নতের উপরে চলার জন্য বেশি ওয়াজ নসিহতের দরকার হয় না। ওয়াজ নসিহত অল্প হইলেও যদি সেটি আমরা জীবনে প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করি তাহলে সেটি আমাদের হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ওয়াজ করতেন, আলোচনা করতেন, খুতবা দিতেন, এই ওয়াজগুলো, আলোচনাগুলো, খুতবাগুলো ছিল একেবারে সংক্ষিপ্ত, খুব ছোট, লম্বা অনেক বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা, আলোচনা, খুতবা দিতেন না। কথা কম কিন্তু আমল এবং বাস্তবায়ন হবে বেশি, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব উসলুবুদ দাওয়াহ, দাওয়াতের পদ্ধতি। কিন্তু আমরা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উসলুব থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে ওয়াজ করি অনেক, কথা বলি অনেক, বক্তৃতা দিই অনেক, সুমধুর কণ্ঠস্বরে, উকিলের কণ্ঠস্বরে, শিল্পীর কণ্ঠস্বরে, কিন্তু হেদায়েত হয় না, মানুষের মধ্যে কোনো পরিবর্তন হয় না, মানুষের আকীদারও পরিবর্তন হয় না, আমালেরও পরিবর্তন হয় না। এর মূল কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উসলুব থেকে, দাওয়াতের পদ্ধতি থেকে, দাওয়াতের মানহাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে আলোচনাগুলো শুনেছি এগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের মজলিসে, এই ইসলামী সম্মেলনে যা আলোচনা হয়েছে এবং যা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেকে মনে হয় আমল করার উদ্দেশ্যে আসেন নাই, যে না আমিন বলতেও কষ্ট হচ্ছে, কি আমলের নিয়াতে, আমলের উদ্দেশ্যে আমরা এসেছি, তাহলে তো একটু আমিন বলতে হবে নাকি? যে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, মাশাআল্লাহ। এবার বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ সবাই আমলের উদ্দেশ্যেই আজকের ইসলামী সম্মেলনে এসেছি। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা একটা বিষয়ভিত্তিক অল্প কিছু কথাবার্তা বলবো, একটা ক্লাস নিব। তো এই ক্লাসে আমরা একটু মনোযোগের সাথে বসার চেষ্টা করব। বেশি লম্বা দীর্ঘ ক্লাস হবে না, দীর্ঘ সময় আমরা নিব না, অল্প সময়ের মধ্যে। তো মাঝে মধ্যে ক্লাসে কিছু জিজ্ঞাসা করলে একটু কথাবার্তা বলবেন। দেখা যায় আমাদের বিভিন্ন এলাকায় আমাদের ভাইয়েরা একটু কথা বলার অভ্যাস কম, দেখা যায় কিছু জিজ্ঞাসা করলে কথা বলতে চান না। তো এটা কিন্তু দ্বীনি এলেম, এলেম তলব করার জন্য এটা জরুরি, একটু কথাবার্তা বলতে হবে। যেটা জিজ্ঞাসা করি শুধু ওইটা, এর বাহিরে না। আর এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেন কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোচনার বাহিরে না যাই, এটা আমাদের ক্লাসে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এই ক্লাসে যেই বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টাই ভালো করে বুঝার, ভালো করে জানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ক্লাসের শেষ পর্যন্ত বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আমাদের এই ক্লাসের আলোচনার বিষয়বস্তু হবে মহব্বতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত, এই মহব্বতটা কতটুকু জরুরি, আল্লাহর ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা, মহব্বতটা কতটুকু জরুরি এবং এই মহব্বতটা কিভাবে করা যায়, এই মহব্বতের পদ্ধতিটা কি, কিভাবে আল্লাহকে ভালোবাসা যায়, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যায়, এটার পদ্ধতিটা কি হবে, এই বিষয়টাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমে আসি আমরা যে মহব্বত, আমরা বলছি যে আমাদের আলোচনার বিষয় হলো মহব্বত। মহব্বত মানে কি? ওরে বুড়িচঙ্গের মানুষ এই এলাকায় মনে মহব্বত শুনে নাই কোনোদিন, শুনছেন মহব্বত? মহব্বত মানে কি? আচ্ছা এসকে মানে কি? এসকে জি মহব্বত আরেকটা শব্দ হলো এসক, এসক মানে কি এটা শুনেন নাই কোনোদিন? আশেকে রাসুল নাম শুনছেন? আশেকে রাসুল মানে যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে এসকে করেন, রাসুলের সাথে এসকে করে। তা এসকটা কি? আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম মুসলিম হলো আশেকে রাসুল। আমাদের দেশে পীর সাহেব যারা আছেন, 99 ভাগ পীর সাহেব হইলেন, 99 ভাগ না 100 ভাগ পীর সাহেব আশেকে রাসুল, সবাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক। তা এসকে যদি না বুঝি আমরা, তা আশেক বুঝবো কিভাবে? এসকেটা কি? এসকে শুনেন নাই? আচ্ছা এসকে কি আরবি শব্দ, না ফার্সি শব্দ, না হিন্দি শব্দ, না উর্দু শব্দ? জি এটা আরবিতেও আছে, ফার্সিতেও আছে, উর্দুতেও আছে, হিন্দিতেও আছে, কাবুলি ভাষায়ও আছে, আর অনেক ভাষায় আছে। এখন এসকে মানে কি? এসকে মানে এসকের যদি বাংলা করেন, এসকের বাংলা হলো প্রেম, এসকের বাংলা হইল প্রেম, আর মহব্বতের বাংলা হইল প্রেম নাকি? মহব্বতের বাংলা ভালোবাসা। আরে এই কথাগুলো জানান নাকি, মানে সাধারণ জিনিস এগুলা, এগুলা না জানলে তো আশেকের রাসূল যখন আপনারা এসকের কথা কবে, আপনি তো এসকেই দৌড়াইতে থাকবেন, আশেক হয়ে যাবেন। এই জন্য বুঝতে হবে যে কোনটা মহব্বত কোনটা এশক, এশক কি জিনিস, মহব্বত কি জিনিস। মহব্বত হলো ভালোবাসা আর এশক হলো প্রেম। আচ্ছা এবার বলেন যে প্রেম আর ভালোবাসা এই দুটা জিনিস কি এক না ভিন্ন? জি প্রেম, প্রেম আর ভালোবাসা বুঝে শুনে বলবেন, প্রেম আর ভালোবাসা এই দুইটা কি এক জিনিস না দুই জিনিস? হ্যাঁ দেখেন এই জায়গায় গন্ডগোল আছে, আপনারা বলছেন এক জিনিস, আমি বলছি এটা দুই জিনিস, এটা এক জিনিস না। মহব্বত ভালোবাসা এক জিনিস, প্রেম এশক এটা আরেক জিনিস, দুইটা দুই জিনিস। আচ্ছা এবার বলবেন আমরা আমাদের আম্মাকে ভালোবাসি না প্রেম করি? বাড়িতে যায় আম্মাকে যদি বলেন আম্মা আমি আপনার সাথে প্রেম করি, বলতে পারবেন? বললে এই ছেলেটাকে ভালো ছেলে না বেয়াদব ছেলে? তো যদি একই হয় ভালোবাসা আর প্রেম তো বলতে পারবেন না কেন? এই কথা বলতে পারবেন না, আম্মা আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এটা বলতে পারবেন না? এটা বললে কি বেয়াদব হইবেন? তো ভালোবাসা আর প্রেম তাহলে বোঝা যায় এক জিনিস না। আম্মাকে আমরা ভালোবাসি কিন্তু আম্মার সাথে প্রেম করি না। আমাদের বোনের সাথে, বোন আছে না, আমরা বোনকে ভালোবাসি কিন্তু বোনের সাথে প্রেম করেন, কিন্তু আমাদের স্ত্রী আছে না, স্ত্রীর সাথে প্রেম করেন না ভালোবাসেন? জি দুটাই করে মাশাআল্লাহ, এটা করাটা ভালো, এটা সুন্নাত। কিন্তু আবার স্ত্রীর বাহিরে কারো সাথে প্রেমও করা যাবে না, ভালোবাসা যাবে, দুনিয়ার সকল মানুষকে ভালোবাসা যাবে কিন্তু প্রেম করা যাবে না। প্রেম হবে বিবাহের পরে, বিবাহের আগে না। প্রেম হবে স্ত্রীর সাথে, প্রেম অন্যদের সাথে না। এই জন্য বোঝা যায় তাহলে প্রেম আর ভালোবাসা দুটা। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি, মহব্বত করি, তাই বলে 24 ঘন্টা কোনো প্রকারের অনুমোদন বিহীন আব্বা আম্মার রুমে আসা যাওয়া করতে পারবেন? যদি বলেন যে হ্যাঁ আমার আব্বা আমার আম্মা আমরা ভালোবাসি মহব্বত করি, আমার আব্বা আম্মার রুমে যাইতে আবার অনুমতি কিসের? বলতে পারবেন? আব্বা আম্মার রুমে যাইতে হলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিছেন তিনটা সময়ে মা বাবার কক্ষে মা বাবার রুমে যেতে হলেও অনুমতি বিহীন যাওয়া যাবে না। তাহলে মা বাবার সাথে মহব্বত করি কিন্তু মহব্বতের একটা সীমা রেখা আছে, মহব্বতের একটা সীমানা আছে, এই সীমানা পার হয়ে গেলে মহব্বত থাকে না, এটা বেয়াদবি হয়। মহব্বতের একটা সীমা রেখা আছে, এই জন্য আব্বা আমার রুমে অনুমতি বিহীন ইচ্ছা করলেই চলে যাওয়া যাবে না। আব্বা আম্মাকে মহব্বত করি, ভালোবাসি, তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগানো যাবে না, পা লাগানো যাবে না, যাবে, লাগালে কি হবে? বেয়াদবি হবে। তাহলে বোঝা যায় মহব্বতের একটা মাপকাঠি আছে, ইচ্ছা করলে সব করা যায় না, কিন্তু এশকের প্রেমের মাপকাঠি থাকে না, প্রেমের সীমানা থাকে না, প্রেমটা কোনো আইনের মধ্যে আওতার মধ্যে বা সীমারেখার মধ্যে লিমিট না, কিন্তু ভালোবাসাটা লিমিট, ভালোবাসার সীমারেখা আছে, এই সীমারেখার বাহিরে গেলে ওইটা আর ভালোবাসা থাকে না, মহব্বত থাকে না, ওইটা হয়ে যায় বেয়াদবি। এই জন্য আমাদেরকে প্রথম বুঝতে হবে যে মহব্বত আর এশক দুইটা এক জিনিস না, দুইটা দুই জিনিস। আচ্ছা এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আমরা কি ভালোবাসব না প্রেম করব? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসব, মহব্বত করব না এশকে করব? মহব্বত করব। কিন্তু বাংলাদেশের মুসলিম মহব্বত করে না, এশকে করে। এবং গানও বানাইছে যে আল্লাহ রাসুলের সাথে প্রেম খেলা খেলে, নাউজুবিল্লাহ। গান শুনছেন, ওয়াজের মধ্যে আরো মানে গান গায় যে প্রেম খেলা খেলি আমরা, নাউজুবিল্লাহ, আল্লাহ রাসুলের সাথে প্রেম খেলা খেলে, এটা চরম বেয়াদবি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করতে বলা হয় নাই, মহব্বত করতে ভালোবাসতে বলা হয়েছে। কোরআনে কারীমের যত আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, একটা আয়াত একটা হাদিসে পাবেন না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর সাথে এশকে করো, আল্লাহ রাসূলের সাথে এশকে করো, এটা বলা হয়নি। বলা হয়েছে কি করার জন্য? মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য বলা হয়েছে। মহব্বতের ভালোবাসার অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, কিন্তু এশকের প্রেম খেলা খেলার কোনো আয়াতও নাই, কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসও নাই। অথচ যেটা আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, আমরা কিন্তু সেটাই করতেছি, আমরা এশকে করতেছি, আমরা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতেছি না, করতেছি কি এশক, প্রেম করতেছি। তাহলে এখন আসি আমরা, মহব্বত কাকে বলে? এশক করা যাবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে করতে হবে কি মহব্বত, ভালোবাসতে হবে। আর ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর ছাত্র, জগৎ বিখ্যাত আলেম ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ, তিনি রাওজাতুত তালেবিন কিতাবের মধ্যে ভালোবাসা মহব্বত কাকে বলে এটার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ এবং রাসূলের সাথে একজন মুমিনের মহব্বত করা ফরজ। কেউ যদি আল্লাহকে মহব্বত না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত না করে, তার ইমান থাকবে না। এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, মহব্বত এটা ইমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করেন না যদি তিনটা ইবাদতের রুকন ইবাদতের ভিতরে না থাকে। এক নম্বর রুকন কি? মহব্বত। মনে রাখবেন, প্রত্যেক ইবাদতের রুকন হলো তিনটা। এক নম্বর মহব্বত, দুই নম্বর খাউফ ভয়, তিন নম্বর রাজা আশা। আশা, ভালোবাসা, ভয়, আশা, এই তিনটা যদি কোনো ইবাদতে না থাকে, অথবা তিনটার একটা না থাকে, ওই ইবাদত হয় না, ওই ইবাদত বাতিল। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা আল্লাহকে ভয়ও করে না, আল্লাহকে আল্লাহর কাছে আশাও করে না, শুধু আল্লাহরে ভালোবাসে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, মাওলার জন্য আশেক হয়ে গেছে, মাওলার এশকে বেহোশ হয়ে গেছে। মাওলার এশকে বেহোশ হইতে দেখছেন বাংলাদেশে? ওয়াজ মাহফিলে মাওলার এশকে বেহোশ হয়ে যায়, মাওলার এশকে বাঁশ ধরে উপরে উঠে যাচ্ছে, কারণ মাওলা উপরের দিকে, মাওলারে খুঁজতেছে, মাওলার এশকে স্টেজে উঠে যাচ্ছে, মাওলার এশকে মাইক ফেলে দিচ্ছে, মাওলার এশকে বক্তার গলার দড়ি ঝুলতেছে, মাওলার এশকে গান গাইতেছে, নাচতেছে সবাই, সব কিন্তু মাওলার এশকে, মাওলার ভালোবাসায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, যেই লোকের মধ্যে মহব্বতও নাই, আশাও, যে লোকের মধ্যে আশাও নাই, ভয়ও নাই, শুধু মহব্বত, শুধু ভালোবাসা, এই লোককে বলা হয় সুফি। এই লোকটার নাম হলো কি? সুফি। রাবেয়া বসরি নাম শুনছেন? রাবেয়া বসরি নামে এক পাগলই ছিল, এখন বাংলাদেশের মানুষের কাছে বিরাট আল্লাহর ওলি রাবেয়া বসরি। এই পাগলই একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড় দিছে রাস্তা দিয়ে। সবাই জিজ্ঞাসা করে, এই পাগলি কই যাও, তোমার এক হাতে আগুন এক হাতে পানি, ঘটনা কি? পাগলি কয় এই আগুন নিয়ে যাইতেছি জান্নাতকে জ্বালাই দিব, আর এই পানি নিয়ে যাইতেছি জাহান্নাম নিবাই দিব। তো সবাই কয় জান্নাত জাহান্নামের সাথে তোমার এই কারবার কেন? জান্নাত জ্বালাই দেওয়ার দরকার কি? জাহান্নাম নিভে দেওয়ার দরকার কি? পাগলি কয় দুনিয়ার মানুষ আল্লাহর এবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। এই দুইটারে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে মানুষ জান্নাত পাওয়ার আশায় ইবাদত করবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করবে না, একমাত্র আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় ইবাদত করবে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, শুধু মহব্বতে যদি কেউ ইবাদত করে, ভয়ও নাই আশাও নাই, এরা সুফি, আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। জান্নাত পাওয়ার আশায় ইবাদত করতে আল্লাহ বলছেন কি বলেন নাই? বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। চা দিতে বলছেন আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আশা পোষণ করে, যে ব্যক্তির মধ্যে এই আশা আছে, লিকা রাব্বিহি, সে তার রবের সাথে মোলাকাত করবে, রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সেই যেন বেশি বেশি করে আমলে সালেহ করে। তাহলে আমলে সালেহ করার সময় আশা থাকতে হবে যে আল্লাহর সাথে আমার মোলাকাত হবে, আল্লাহর মোলাকাতের আশা থাকবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, জান্নাতের দিকে দৌড়াইতে থাকো। তা আল্লাহ কয় জান্নাতের দিকে দৌড়াও, আর এই ভ্রান্ত সুফি বলে কি যে জান্নাত ছাওয়া যাবে না, জান্নাতের দিকে যাওয়া যাবে না। এই জন্য সুফিদের একটা প্রসিদ্ধ কবিতাও আছে, জান্নাত দোজক সে মাই কিয়া করো আর জো হে মাই তুঝে দেখা করো, যে মাওলা আমার জান্নাতে দাও, জাহান্নামে দাও, যেখানে মনে চায় সেখানে দাও, কিন্তু আমি চাই তোমার দিদার, খালি তোমার দিদার। এটা সঠিক কথা না, ভ্রান্ত কথা। জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, জাহান্নামকে ভয় করো, ওয়াত্তাকুন নার, জাহান্নামকে ভয় করতে বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলকেও বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এই বাঁচার আশায় ইবাদত করতে হবে, ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে, মহব্বতও থাকতে হবে। শুধু মহব্বতে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করে না। আবার কেউ যদি মহব্বতও নাই আশাও নাই, খালি ভয়, খালি ভয়, আল্লাহর ভয়ে ইবাদত করে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এটা হলো খারেজিদের পরিচয়। খারেজিরা আল্লাহরে মহব্বতও করে না, আশাও করে না, খালি আল্লাহরে ভয় করে। আবার কোনো ব্যক্তি যদি শুধু আশা করে বসে আছে, আল্লাহর মহব্বতও নাই, আল্লাহর ভয়ও নাই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোক হইল মুরজিয়া। মুরজি মানে আশা করে বসে রয়েছে, নামাজ পড়ে না, এমনি জান্নাতে যাওয়ার আশা করে বসে রয়েছে, সুদ খায় জান্নাতে যাওয়ার আশা করে বসে রয়েছে, ঘুষ খায় জান্নাতে যাওয়ার আশা করে বসে রয়েছে, দুনিয়ার হারাম কাজ করে, মদ পান করে, জুয়া খেলে, অবৈধ উপার্জন করে, কিন্তু জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। তার মধ্যে আশা আছে, আল্লাহর ভয়ও নাই, মহব্বতও নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি ইবাদত করতে হবে মহব্বতের সাথে, ভয়ের সাথে, আশার সাথে। মনে রাখবেন এই তিনটা ইবাদতের রুকন, প্রত্যেক ইবাদতের মধ্যে এই তিনটা জিনিস থাকতে হবে। তাহলে এক নম্বর যেটা থাকতে হবে এটা মহব্বত। এই মহব্বতটা, ভালোবাসাটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মহব্বত যদি না থাকে কোনো লোক জান্নাতে যেতে পারবে না। যদি কেউ আল্লাহকে ভালো না বাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কে ভালো না বাসে, এক মুমিন আরেক মুমিনকে ভালো না বাসে, এই লোক জান্নাতে যাবে না। তাহলে মহব্বতটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম মহব্বতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ফাল মহব্বতু শাজারাতুন ফি কালবিহি, মহব্বতটা হলো তার কালবের ভিতরে একটা গাছ। মহব্বতের গাছ লাগাইতে হয়, মহব্বত এমনি হয় না, মহব্বত অন্তরের ভিতরে একটা গাছের নাম। মহব্বত কিসের নাম? একটা গাছের নাম, এটা ইমানি গাছ। এই গাছটা কালবের ভিতরে লাগাইতে হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কালিমাতিন তৈয়্যিবাতিন কা শাজারাতিন তৈয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমায়ে তৈয়্যিবার উদাহরণ হলো কা শাজারাতিন তৈয়্যিবা, একটা পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উদাহরণ হলো একটা গাছের মতো, পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় জমিনে, শাখা প্রশাখা কোথায়? আকাশে, আসমানে। এই মহব্বতটা, ভালোবাসাটা, এটা অন্তরের ভিতরে লাগানো একটা গাছের নাম। এই মহব্বত যখন কারো অন্তরে ঢুকে, কারো অন্তরে যখন এই গাছটা লাগায়, এই গাছের শিকড় চারিদিকে বিস্তার লাভ করতে থাকে। যেই গাছের শিকড় যত মজবুত, এই গাছটা ঝড় তুফান যত আক্রমণ আসুক না কেন, এই গাছকে সহজে কাবু করতে পারে না। যেই গাছের শিকড় মজবুত হয়, যেই মহব্বতের গাছের শিকড় মজবুত হবে, ওই মহব্বতের গাছকে শিরক বেদাত কুফর নেফাক যত বড় তুফান আসুক, এই গাছটাকে হেলতে দুলাইতে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। এই গাছের শিকড় আছে, মহব্বতের গাছের শিকড় আছে। শিকড়টা কি? রুকুহা আযযুল্লু লিল মাহবুব। এই গাছের শিকড় হলো আল্লাহর বান্দা যখন এই গাছটা লাগায়, সাথে সাথে আল্লাহর বান্দা তার মাহবুবের সামনে নত হয়ে যায়। মাহবুব মানে কে? আল্লাহ। যাকে সে ভালোবাসে, যাকে সে মহব্বত করে, ওই মাহবুবের সামনে সে নত হয়ে যায়। মাহবুবের সামনে যদি নত না হয়, তাহলে বুঝতে হবে এটা এমন এক গাছ লাগাইছে যে গাছের শিকড় নেই, শিকড়বিহীন গাছ। কারণ এই লোক আজান দিছে, এই লোক মসজিদে আসে নাই। এই লোক আজান হচ্ছে পাঁচবার, কিন্তু লোকটা মসজিদে নাই, মসজিদে আসার ইচ্ছাও নাই। বুঝতে হবে এই লোক এমন এক গাছ লাগাইছে যে গাছের শিকড় নেই, শিকড়বিহীন গাছ। এই জন্য এটা তাকে ওই সলাতের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর ইবাদতের দিকে তাকে টানে না, কারণ এটা শিকড়বিহীন গাছ। এই জন্য এই মহব্বতের গাছ অন্তরে লাগাইলে প্রথম লক্ষণ আযযুল্লুল মাহবুব। এরপরে এই গাছের থেকে ডালপালা বের হইতে থাকে, পাতা গজাইতে থাকে, এই গাছের থেকে ফল বাহির হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এর শাখা প্রশাখা, এর পাতা, এর বিভিন্ন ডালপালা, বিভিন্ন ফলের বর্ণনা দিয়েছেন। ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলেন, যখন শিকড়টা মজবুত হয়ে গেছে, আল্লাহর সামনে অনুগত হয়ে গেছে, তখন তার ডালপালা গজাইতে থাকে। তার ডালপালাগুলো হলো তার জবান থেকে সবসময় আল্লাহর জিকির বের হয়, তার কার্যক্রমে সবসময় আল্লাহর জিকিরের প্রতিফলন দেখা যায়, তার কর্মকাণ্ডে সুন্নতের প্রতিফলন দেখা যায়। সুন্নতের বাহিরে সে আর এক কদমও দেয় না। অর্থাৎ তার জবানে মহব্বত, আমালে মহব্বত, আকিদায় মহব্বত, সব কাজে তার মহব্বতটা প্রকাশ পেতে থাকে। সুবহানাল্লাহ, এটার নাম ভালোবাসা, এটার নাম মহব্বত। মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, মহব্বত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মহব্বত করতে হবে আব্বা আম্মাকে, মহব্বত করতে হবে দুনিয়ার সকল মুমিনকে, মহব্বত করতে হবে দুনিয়ার সকল মানুষকে, মহব্বত করতে হবে দুনিয়ার সকল মাখলুকাতকে। সুবহানাল্লাহ, আমাদের আলোচনা হলো দুইজনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর মহব্বতের ব্যাপারে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মতো অন্যান্যদেরকেও মহব্বত করে, অন্যান্যদেরকেও ভালোবাসে, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার, যারা ইমান এনেছে, তারা সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। একজন ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার সবকিছুর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বেশি না হয়, আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো, আমার পক্ষ থেকে তোমাদের উপরে গজব নেমে আসবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم, রাসূল আপনি বলে দিন, যদি তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্বামী স্ত্রী, وأموالٌ اقترفتموها, তোমাদের যাবতীয় সম্পদ, যেই সম্পদ তোমরা উপার্জন করো, وتجارةٌ تخشون كسادها, যেই ব্যবসা বাণিজ্যের ক্ষতি হওয়ার সবসময় আশঙ্কার মধ্যে থাকো, ওই ব্যবসা বাণিজ্যের চাইতে, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই বাড়িঘরে তোমরা বসবাস করো, যেই বাড়িঘরে তোমরা থাকো, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর মহব্বতের চাইতে, আল্লাহর রাসূলের মহব্বতের চাইতে বেশি মহব্বতের হয়, বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করতে থাকো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ আল্লাহর গজবের আযাবের অপেক্ষা করতে থাকো। তাহলে একজন মুমিন সবার চাইতে, সবকিছুর চাইতে, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সম্পদ যা আছে সবকিছুর চাইতে সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই মানুষটা তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সবকিছুর চাইতে, সবার চাইতে বেশি মহব্বত না করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লোক ইমানদার না। এক লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? এই লোক জিজ্ঞেস করতেছে কিয়ামত কবে হবে, এটা হলো বিনা দরকারি প্রশ্ন। আমাদের সমাজে এখন অনেক ভাইদেরকে দেখা যায় এরকম বেহুদা প্রশ্ন করে, যে প্রশ্ন দরকার নাই। তার দরকার হলো কিভাবে জান্নাত পাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে আল্লাহর সাথে তার মহব্বত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার মহব্বত হবে, যেগুলো জানা দরকার। অনেক জিনিস আছে জানার দরকার নেই, তাও এগুলা খালি প্রশ্ন করে, খালি প্রশ্ন করে। তো এই লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মাতাসাহা, কবে কেয়ামত হবে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে কেয়ামত হবে এটার কোনো উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন, ও সাহাবি, কেয়ামত তো একদিন না একদিন হবে, কিন্তু এটার নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জানান নাই কবে হবে। তবে তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছো, তোমার প্রস্তুতিটা কি? কারণ মানুষ যখন রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়ে নে, তখন মানুষ অপেক্ষা করতে থাকে। মেহমান আসবে, মেহমান দাওয়াত দিচ্ছেন, খাবার দাবার সব রেডি, এবারে না যায় আপনি অপেক্ষা করতেছেন যে আমার খাবার দাবার সব রেডি, মেহমান কখন আসবে? আপনি খাবারও রেডি করেন নাই, মেহমানদারের কিছুই রেডি করেন নাই, আপনি অপেক্ষা করতেছেন কখন মেহমান আসবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, ওয়া মাযা আদাত্তালাহা, তুমি কি প্রস্তুতি নিলা, তুমি যে কেয়ামত কবে আসবে এই খবর নিয়ে বসে আছো, খালি কেয়ামতের খবর নিতেছ? এই লোকটা উত্তর দিলেন, লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, আমার কোনো প্রস্তুতি নাই, কিছুই নাই, শুধুমাত্র একটা প্রস্তুতি আমি নিয়ে রেখেছি, সেটা কি? ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ, আমার প্রস্তুতিটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে পছন্দ করো, তোমার কিয়ামত, তোমার হাশর, তোমার নশর হবে তাদের সাথে। সুবহানাল্লাহ, তোমার মহব্বতটা যাদের সাথে, ভালোবাসা যাদের সাথে, তোমার কিয়ামত, হাশর, নশর সব তাদের সাথে। হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ফামা ফারাগনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্তা মা মান আহবাবতা, জীবনে এত বেশি কোনোদিন খুশি হই নাই, এই কথাটা শোনার পরে আমরা যত বেশি খুশি হয়েছি। আন্তা মা মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে যাকে তুমি পছন্দ করো, যাকে ভালোবাসো। কারণ ইন্নি উহিব্বু আবা বকর ওয়া উমর, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি, আমি তাদের সাথে থাকবো। ওয়া ইল্লাম আমাল মিসলা আমালিহিম, অথচ তাদের মতো আমল আমি জীবনেও করি নাই। সুবহানাল্লাহ, কোথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল, কোথায় উমর রাদিয়াল্লাহু তাআলার আমল? তাদের আমলের ধারে কাছেও আমি নাই, কিন্তু আমি শুধু তাদেরকে মহব্বত করি, এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমি তাদের সাথে থাকবো। এটা কত বড় খুশখবরই, আমরা এত বেশি খুশি হয়েছি সাহাবীরা, জীবনে কোনোদিন এত বেশি খুশি আর কোনো কিছুতেই হই নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অভিযানে, এক সারিয়ার অভিযানে একজন সাহাবীকে আমির বানাইলেন। এই সাহাবী যেখানে সলাত আদায় করেন, প্রত্যেক সলাতের প্রত্যেক রাকাতে খালি সূরা আল ইখলাস তেলাওয়াত করেন, সূরা আল ইখলাস তেলাওয়াত করেন, খালি সূরা আল ইখলাস পড়ে। সূরা আল ইখলাস কোনটা বুঝেন তো, কোনটা বলেন তো দেখি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেক রাকাতে শুধু এই সূরা তেলাওয়াত করেন। অনেক সাহাবী বিরক্ত হয়ে গেলেন, কি ব্যাপার, প্রতি রাকাতে খালি এই সূরা তেলাওয়াত করে, কোরআনে কারিমে কি আর সূরা নাই? মদিনা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দেওয়া হলো যে আপনি যে সাহাবিকে আমির বানাইছেন উনি খালি প্রত্যেক কথায় কথায় প্রত্যেক রাকাতে উনি খালি সূরা আল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই সাহাবি কি খবর, তুমি প্রতি রাকাতে সূরা আল ইখলাস পড়ো কেন? এই সাহাবি বললেন, ইন্নি উহিব্বুল্লাহ ওয়া উহিব্বু তাওহীদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহর তাওহীদকে ভালোবাসি, এই জন্য আমি তাওহীদের সূরা ইখলাসের সূরা এই সূরাটাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর একত্ববাদকে ভালোবাসি, আর এই সূরাটাও তাওহীদের সূরা, এই জন্য আমার কাছে খুব পছন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বুহু। সাহাবীরা, এই লোকটারে এই সাহাবীকে সংবাদ দিয়ে দাও, এই লোকটা যেমন আল্লাহকে ভালোবাসে, আল্লাহর তাওহীদ ভালোবাসে, তাওহীদের সূরা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, খবরটা দিয়ে দাও। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর তাওহীদকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তাওহীদের সূরাকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহর ভালোবাসার সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আমল, যেই আমলটার দ্বারা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যাওয়া যায়, ওই আমলটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে কাউকে অপছন্দ করে, কাউকে কোনো কিছু দিলে সেটা আল্লাহর জন্য দে, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলে সেটাও আল্লাহর উদ্দেশ্যে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটা তার ঈমানের পরিপূর্ণতার পরিচায়ক। সুবহানাল্লাহ, কাউকে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে এটা আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করে এটাও আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দেয় এটাও আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে এটাও আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা, যে লোকটা সব কিছু আল্লাহর জন্য করে, আল্লাহর উদ্দেশ্যে করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই লোকের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না, ইসলামের কততম খলিফা, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি উহিব্বুকা মিন কুল্লি শাই, অন্য রাওয়ায়েতে এসেছে, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যত জিনিস আছে, দুনিয়ার যত মানুষ আছে, সব কিছুর চাইতে, সকল মানুষের চাইতে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তবে ইল্লা মিন নাফসি, আমার নিজের চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয় না, মানে আমি আমার নিজেকে যতটুকু মহব্বত করি আপনাকে ততটুকু করি না, তবে অন্য সব কিছুর চাইতে আপনাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর এত মহব্বত করো কিন্তু এখনো ইমানদার হও নাই, দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে মহব্বত বেশি করো কিন্তু তারপরও ইমানদার না, কারণ ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে মহব্বতটা ভালোবাসাটা হইতে হবে নিজের নফসের চাইতেও বেশি। তোমার নিজের চাইতেও বেশি মহব্বত না হইলে ইমানদার হওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইকা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি প্রিয়, এমনকি আমার নিজের চাইতেও। সুবহানাল্লাহ, আমার নিজের চাইতেও আপনি আমার কাছে বেশি প্রিয়, বেশি মহব্বতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর, ওমর তুমি এতক্ষণে ইমানদার হইছো, এতক্ষণে মুমিন হইছো। সুবহানাল্লাহ, তাহলে একজন মুমিন, একজন ব্যক্তি যতক্ষণ তার নিজের চাইতে, নিজের নফসের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে, এতক্ষণ ইমানদার হইতে পারবে না। তাহলে বোঝা যায় জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে। কে লাগবে না? তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে, এক নম্বরে আল্লাহকে। আবার আল্লাহ চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা যাবে না। কিন্তু আমাদের দেশে সব আশেকে রাসূল, আশেকে আল্লাহ খুঁজে পাওয়া যায় না। কি বলেন, কোথাও শুনছেন যে আশেকে আল্লাহ? জি, তাহলে আল্লাহর মহব্বত আগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আগে? আল্লাহর মহব্বত হবে সবচেয়ে বেশি, কারণ আল্লাহ হলেন মালিক, আর বাকি সব হইল কি? গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। আব্দুহু ওয়া রাসূল, ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, আগে তিনি আল্লাহর গোলাম, তারপরে তিনি আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও যদি রাসূলের মহব্বত বাড়ি যায়, তাহলে এটাও ঈমানের পরিচয় না। কারণ আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে আমি আল্লাহকে। সব কিছুর চাইতে, সবার ঊর্ধ্বে মহব্বত ভালোবাসা হলো কার জন্য? আল্লাহর জন্য, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখন সবাই আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু ভালোবাসার পদ্ধতিটা কেমনে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসা যায়, পদ্ধতি জানতে হবে না? পদ্ধতি না জেনে যদি ভালোবাসেন, তাহলে আপনি বেয়াদবি করে বসে থাকবেন। আপনি হেদায়েত থেকে, সঠিক রাস্তা থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। যদি সঠিক তরিকা, সঠিক পদ্ধতি মহব্বতের না জানেন, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের ইচ্ছা মতো মন গড়া মহব্বত করা যাবে না। কারণ এই ভালোবাসাটা একটা ইবাদত, মহব্বতটা একটা কি? ইবাদত। এই মহব্বত নিজের মন গড়া ইচ্ছা মতো মহব্বত করা যায় না, কারণ কোন ইবাদত নিজের মন গড়া পদ্ধতিতে ইচ্ছা মতো কোন ইবাদত করা যায় না। এই জন্য নিজের মনে যেমনে চায় তেমনে আল্লাহকে মহব্বত করলাম, নিজের মনে যেমনে চায় তেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলাম, মহব্বত হবে? হবে না। নিজে নিজে মন গড়া মহব্বত করতে চাইলে তখন মহব্বত না হয় উল্টা আপনার দেখা যাবে যে বেয়াদবি করে বসে থাকবেন, আরো মর্যাদা সম্মান কমাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় করায় দিছেন, আব্দ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসাল্লা আলা আব্দিনা, আলা আব্দিনা, আমার বান্দার উপরে যা নাজিল করি। এখানে আমার বান্দা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলকে আল্লাহ পরিচয় করাই দিয়েছেন কি হিসাবে? আমার বান্দা, আমার গোলাম হিসাবে। এখন কেউ যদি মহব্বত করতে করতে, ভালোবাসতে বাসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমান বানাই ফেলছে, যদি কেউ বলে যে আহমদ আর আল আহাদের মধ্যে পার্থক্য নাই, খালি একটা মিমের পার্থক্য, মিমের পর্দাটা তুলে দিলে আহাদ আর আহমদ এক হয়ে যায়, নাউযুবিল্লাহ। এই আহমদকে ভালোবাসতে বাসতে মহব্বত করতে করতে আহাদ বানাই ফেলছে। কি করছে এটা? শেরেক করছে, ইমান চলে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও নিজের মন গড়া করলে ইমান চলে যায়। যদি কেউ বলে আমি কি খারাপ কিছু করছি, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াইছি, মর্যাদা বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছি, আর কদ্দূর নিতাম? যে আমি তো খারাপ কিছু করি নাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইছি, মর্যাদা বাড়াইছি, আমি আহমদকে আহাদ পর্যন্ত পৌঁছাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে গেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, খবরদার আমার ভালোবাসার ক্ষেত্রে তোমরা অতিরঞ্জন করিও না, যেমনি ভাবে খ্রিস্টানেরা নাসারারা ঈসা ইবনে মারিয়ামের মহব্বতের ব্যাপারে অতিরঞ্জন করেছে। খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামকে ইবনুল্লাহ বানাই ফেলছে, মর্যাদা বাড়াইতে বাড়াইতে, সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহর সন্তান বানাই ফেলছে। খবরদার তোমরা আমাকে এরকম বানাইও না। এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বাড়াইতে বাড়াইতে আহমদ আর আহাদের মিমের পর্দা তুলে দিছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে। আবার এমন পর্যায়ে পৌঁছাইছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করতে করতে শেষ পর্যন্ত নূরুল্লাহ আল্লাহর অংশ, আল্লাহর নূরের থেকে তৈরি, নাউজুবিল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর থেকে বানাইছেন। এই আকীদাও এই দেশে অনেক মুসলমান পোষণ করে। তা আল্লাহর জাতি নূর থেকে বানানো মানে আল্লাহর মোহাম্মদ আলাদা না, বিচ্ছিন্ন না, আল্লাহর অংশ, আল্লাহ থেকে আসছে। এটা হলো মহব্বতের অতিরঞ্জন করতে করতে শিরকের পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো সতর্ক করছেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুম শায়তান, হে দুনিয়ার মানুষ খবরদার আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো, ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুম শায়তান, খবরদার শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দে, খবরদার তোমরা আমার ভালোবাসার ব্যাপারে অতিরঞ্জন করিও না, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু মর্যাদা দিয়েছেন এর থেকে উপরে আমার মর্যাদা তোলার চেষ্টা করিও না, এর থেকে উপরে তুললে আল্লাহর কসম আমি নবী সেটা পছন্দ করি না। যিনি যেই মর্যাদার তাকে সেই মর্যাদার সেই পদমর্যাদা রাখা, এটা হলো আদব, এর থেকে বাড়াই দিলে এটা বেআদব। যেমন ধরেন একজন চেয়ারম্যান, আপনি যদি চেয়ারম্যান সাহেব আসছে, আপনি ঘোষণা দিলেন, সম্মানিত হাজেরিন আমাদের অত্র আসনের সম্মানিত এমপি সাহেব এসে গেছেন, চেয়ারম্যানকে এমপি বানাই দিচ্ছেন, মর্যাদা বাড়াই দিচ্ছেন না, তো এটাকে আসলে বাড়াইছেন না, তাকে অপমান করছেন, অপমান করে দিছেন। একজন এমপি সাহেব আসছে, ঘোষণা দিলেন, সম্মানিত হাজেরিন আজকে আমাদের মাহফিলে মাননীয় মন্ত্রী এসে গেছেন, এমপির মন্ত্রী বানাই দিচ্ছেন, মর্যাদা কমাইছেন না বাড়াইছেন? বাড়াই দিচ্ছেন। উনি তো খুশি হওয়ার কথা যে আমি এমপি হয়েছি কিন্তু আমার জনগণ দেখো মন্ত্রী বানাই দিছে। যদি উনি বিবেকবান হয় উনি খুশি হবে না নারাজ হবে? যিনি যে পর্যায়ের উনাকে ওখানে রাখা, কিন্তু আমাদের মতো বর্তমানে অবস্থা হইলে খুশি হই আমরা, যে পর্যায়ের না আমাদেরকে উপরে তুলে দিলে আমরা খুশি বেশি হই। আজকে আমাদের সমাজে আমাদের দেশে যত বক্তা আছে সবার নামের আগে আল্লামা আছে নাই, আল্লামা লেখে, আর আমরাও কি খুশি আমার নামের আগে আল্লামা লেগে গেছে, এটা হলে আমাকে অপমান করছে। কারণ আল্লামা যায় দূরে থাকুক, আলেম হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেটাই আমার কাছে নাই, কিসের আল্লামা? এই আল্লামা লেখা মানে আমার মান সম্মান সব বরবাদ করে দিছে। কারণ আমার এলমি যোগ্যতা 1 ইঞ্চি, আমার 10 ইঞ্চি বাড়াই দিছে, এটা অপমান, এটা সম্মান না। আমার নামের আগে লাগাই দিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কিসের আন্তর্জাতিক? বাংলাদেশেই তো আমি ঠিক মতো দাওয়াতের কাজ করি না, কি আন্তর্জাতিক। আর মুফাসসির কোরআন এত সহজ, বাংলাদেশেই তো আমি তাফসির করতে পারি না বাংলা ভাষায়, সেই আমি আন্তর্জাতিক হয়ে গেছি মুফাসসির কোরআন। এগুলো সব ডাহা মিথ্যা কথা, এবং এগুলো একজন যদি প্রকৃত আলেম হয় তাকে সম্মান দেয় না, তাকে অপমান করছে। কিন্তু আমরা গদগদ করি খুশিতে যে ওরে আল্লাহ আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বানাই দিছে, আমারে আল্লামা বানাই দিছে, আমারে অমুক অমুক বিশাল বিশাল উপাধি দিয়ে দিছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিছেন এই মর্যাদার থেকে উপরে নিও না। উপরে নিলে এটা আমি আল্লাহর কসম পছন্দ করি না, কারণ এটা আমাকে উপরে নেওয়া হবে না, এটা আমার মর্যাদা কমায় দেওয়া হবে। কেমনে কমানো একটা উদাহরণ দেখেন। আল্লাহ পাক বললেন, রাসূল আপনি পরিচয় দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের সামনে আপনার পরিচয় তুলে ধরেন এইভাবে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার, আমি তোমাদের মতো একজন বাশার। এই কারণে একজন সাহাবী জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই, রাসূল আমাদেরকে তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আপনার শরীরটা আল্লাহ কি দিয়ে বানাইছে? একজন সাহাবীও জীবনে জিজ্ঞাসা করে নাই। কোনো একটা জাল হাদিসও পাইবেন না যে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ আপনারে কি দিয়ে বানাইছে, এটা জিজ্ঞাসা করে নাই। কারণ কি জিজ্ঞেস করলো না কেন? কারণ আল্লাহ শিখাই দিচ্ছেন, আপনি পরিচয় দেন, আপনি তোমাদের মতো বাশার, তো বাশার কিসের থেকে তৈরি এটা তো সবাই জানে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? 700 বছর পর্যন্ত পৃথিবীতে কেউ এই প্রশ্ন তোলে নাই, রাসূল কিসের তৈরি? এবং এই 700 বছর পর্যন্ত যত আকীদার কিতাব আছে কোনো আকীদার কিতাবে এই আলোচনা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি কোনোটাই নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আকীদার কিতাব আল ফিকহুল আকবার এখনো আমাদের কাছে আছে, দুনিয়াতে এখনো আছে। এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাসূল কিসের তৈরি এটার আলোচনায় করেন নাই। অর্থাৎ এটা কোনো আকীদার বিষয় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তো বাশার কিসের তৈরি এটা বলা লাগে নাকি? কোরআন আল্লাহ পাক কতবার বলছে বাশার কি দিয়ে বানাইছে, বলছে না? কিন্তু হঠাৎ করে কেউ কেউ চিন্তা করা শুরু করলো, আমরাও বাশার রাসূলও বাশার, আমরাও মানুষ রাসূলও মানুষ, তো মর্যাদা তো কমে গেছে, আল্লাহ রাসূলের মর্যাদা বাড়াইতে হবে, সম্মান বাড়াইতে হবে। কেমনে বাড়াইবা? কয় শোনা, রাসূল কিন্তু মাটির তৈরি না, রাসূল নূরের তৈরি, সম্মান বাড়াই দিছে, অনেক বাড়াই দিছে, অনেক উপরে তুলে ফেলছে, নূরের তৈরি। আচ্ছা, এখন বাড়াই দিতে যাই আসলে কিন্তু কমায় ফেলছে। কিন্তু মানুষ যখন বানায় মানুষের আকলে টের পায় না, মানুষ মনে করে বাড়াই দিছে আসলে কমায় দিছে। কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈরি করছেন কি দিয়ে? নূর দিয়ে। মানুষকে মাটি দিয়ে, ফেরেশতাদেরকে মালায়েকাদেরকে নূর দিয়ে বানাইছেন। এখন ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে ফেরেশতাদেরকে সাজদা করতে বলছেন না ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামকে সাজদা করতে বলছেন? আদম আলাইহিসসালাম কিসের তৈরি আর ফেরেশতারা? তাহলে নূরের তৈরি রে আল্লাহ বলছেন, মাটির তৈরি রে সাজদা করার জন্য। ইবলিস তো এই জন্যই প্রশ্ন তুলছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আপনি তারে বানাইলেন মাটি দিয়ে, আমারে বানাইলেন আগুন দিয়ে, আগুনের মর্যাদা বেশি মাটির চাইতে, সাজদা করলে মাটি আগুনের করব, আগুনে মাটির করবে না। কিন্তু ফেরেশতারা আল্লাহ বলছেন উসজুদু লি আদম, ফেরেশতারা সাথে সাথে সাজদা করে ফেলছেন। তাহলে বোঝা যায় যে নূরের তৈরি হইলে মর্যাদা বাড়ে না, মর্যাদা আরো কমে যায়। তো দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিজেরা বাড়াইতে যাই কমাই ফেলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উদ্দে নিয়ে গেছেন। কিন্তু মানুষ যখন নিজের ইচ্ছা মতো বানায় তখন সম্মান না বাড়ায় সম্মান আরো কমে যায়। আমরা আপনারা কিসের তৈরি বলেন তো দেখি, কিন্তু আমি আপনি নূর কিনা বলেন তো দেখি। আপনারা নূর কিনা? কে বলছে আপনারা নূর না? এখানে আমরা যারা আছে সবাই নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কোরআনে কারীম নূর, আল্লাহ নূর। আল্লাহ নূরের এই কথা বলার নাই। আল্লাহ আল্লাহ বলছেন কি, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। এখন রাসূল যে আল্লাহর নূরের তৈরি, তা আল্লাহ তো নিজেকে নূর বলছেন, আসমান জমিনের আল্লাহ হলেন নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নূর, কোরআনও নূর। ইমাম তাবারি রাহমাহুল্লাহ তাফসিরে তাবারিতে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অন্ধকার জমিন থেকে দূর হয়েছে, শিরক দূর হয়েছে, কুফর দূর হয়েছে, সমস্ত জুলুম জমিন থেকে দূর হয়েছে, এগুলা সব অন্ধকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না, কিন্তু নূর। কোরআন নূরের তৈরি না, কোরআন নূর। আমরাও নূর, আমরা নূরের তৈরি না। কেমনে আমরা নূর হইলাম বলেন তো দেখি, কে বলতে পারবেন আমরা নূর হইলাম কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখাইছেন, যখন ওযু করে মসজিদের দিকে রওনা দিবেন তখন দোয়া পড়তে পড়তে যেতে হয়, ওই দোয়াটা হলো আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়াজআলনি নূরা। হে আল্লাহ, আমার লেসানটাকে জবানটাকে নূর বানায় দাও, আমার চোখগুলা নূর বানায় দাও, কানগুলা নূর বানায় দাও, আল্লাহ আমার উপরে নিচে নূর বানায় দাও, আল্লাহ আমার ডানে বামে নূর বানায় দাও, আল্লাহ আমার পুরা শরীর পুরা বডি আমাকে নূর বানায় দাও। আপনি যখন মসজিদে যাওয়ার সময় এই দোয়া পড়তে পড়তে যাচ্ছেন, আল্লাহ কি এই দোয়া কবুল করবেন না? কি করবে না? তাচ্ছা আল্লাহ কবুল করে ফেলছেন, কবুল করে ফেলার পরে এবার আপনি কি হয়ে গেছেন? কথা বলেন নূর হয়ে গেছেন, কারণ আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে নূর বানাই দাও, তা আল্লাহ আপনাকে নূর বানাই দিয়েছেন, তাহলে আপনি নূর না? কিন্তু তার অর্থ কি আপনি নূরের তৈরি? এই জন্য নূর এক জিনিস, নূরের তৈরি এক জিনিস। কোরআনে কারিমে আল্লাহ পাক কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন নাই, নূর বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে নূরের তৈরি তিনি বলেন নাই, কিন্তু তিনি নূর, কারণ তার দ্বারা কোরআনের নূর সারা দুনিয়াতে ছড়াইছে, ইসলামের নূর দুনিয়াতে ছড়াইছে, তাওহীদের নূর দুনিয়াতে ছড়াইছে, সুন্নতের নূর দুনিয়াতে ছড়াইছে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে মহব্বত অতিরঞ্জন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না, কিন্তু আমরা মহব্বত নিজের মন গড়া নিজের ইচ্ছা মতো করতে গিয়ে আমরা অতিরঞ্জন করে ফেলেছি। আমি একটা উদাহরণ দিই সব জায়গায়, যে আমি নিজে নিজে মহব্বত করলে দেখেন ইমানও যাবে আমলও যাবে। আমি যদি নামাজ পড়তে বসলাম, চার রাকাত নামাজ শেষে যখন শেষ বৈঠকে বসলাম আত্তাহিয়াত পড়তেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এরপরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হয়, দিতে হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি যদি চিন্তা করি আহারে আমার নবীকে সালাম দেব, বসে বসে কেমনে সালাম দিই, বেয়াদবি না? দাঁড়াই গেলাম, দাঁড়াই আমার নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর আবার বসে গেলাম, বসে আত্তাহিয়াত শেষ করলাম, আবার এরপরে দরুদ। আমি চিন্তা করলাম বসে বসে কেমনে দরুদ পড়ি, আবার দাঁড়াই যাই, আবার দাঁড়া দাঁড়াই পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, দরুদ শেষ করলাম দাঁড়া দাঁড়াই, আবার বসলাম, বসে দোয়ায়ে মাসুরা শেষ করলাম, সালাম ফেরাইলাম, দুইবার মাঝখান দিয়ে উঠছি, আবার দুইবার বসছি, আবার নামাজ হয়েছে। যদি বলি নামাজ হবে না কেন, আমি খারাপ কিছু করছি, আমার নবীরে মহব্বত করছি, নবী না হইলে কি নামাজ হইতো? কার উসিলে নামাজ পাইছ? আমার নবী না হইলে তুমি নামাজ পাইতে নাকি? যে নবীর উসিলে নামাজ পাইলা, হে নবীর সম্মান জানেছি, আর তুমি কো নামাজ হবে না কি? এইরকম পাগলামি মহব্বত, মন গড়া মহব্বত যদি কেউ করে তার নামাজ হবে? নামাজও হবে না, ইমানও চলে যাবে। খালি নামাজ বাতিল হবে এমন না, তার ইমানও যাইব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত যথাযথ পদ্ধতিতে না করলে, নিজের মন গড়া করলে ইমানও যায়, আমলও যায়, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এখন আসেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করব কিভাবে। এক নম্বর পদ্ধতি, একটা কাজ করলে আল্লাহর মহব্বত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হয়, সেই কাজটাকে বলেন তো দেখি, ইত্তেবাউস সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করলে, ইত্তেবা করলে আল্লাহকেও ভালোবাসা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসা হয়, দুইজনের ভালোবাসা একসাথে হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী। রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনী, আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হইলে, আল্লাহর মহব্বত লাভ করতে হইলে শর্ত কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সুন্নত অনুসরণ করার দ্বারা আল্লাহর মহব্বত লাভ করা যায়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র তারা বাদে যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করে, এটা কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে লোক আমার আনুগত্য করে, আমার ইতাআত করে, আমার সুন্নাত অনুসরণ করে, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাতের অনুসরণ করলে আল্লাহকেও ভালোবাসা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেও ভালোবাসা হয়। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার এক নম্বর মাধ্যম হলো কি? জি, ইত্তেবা সুন্নাহ। সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো, যেটা ছাড়তে বলেন সেটা ছাড়ো। বাস, এই রাসূলের কথার ইত্তেবা করলে রাসূলকেও মহব্বত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হয়, কারণ আল্লাহর নির্দেশ। এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার এক নম্বর পদ্ধতি। কিন্তু অনেক আশেকা রাসূল দেখা যায় সমাজে, সুন্নতের কিচ্ছু নেই। কি বলেন, এরকম আশেকা রাসূল আছে না? সুন্নত নাই, এমনি আশেকা রাসূল, গাঁজা খায় আশেকা রাসূল, মদ খায় আশেকা রাসূল, নামাজ পড়ে না আশেকা রাসূল, এরকম আশেকের রাসূল আছে না? ডোল তবলা বাজায়, গান বাজনা করে, তাও আশেকের রাসূল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা দেখলে, গানের বাজনার আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিতেন, আর আশেকের রাসূল কানের মধ্যে মোবাইল থেকে তারটা লয়ে যায় কানের মধ্যে ঢুকে রাখে। রাসূল গান শোনা থেকে দূরে থাকার জন্য আঙ্গুল দিয়ে রাখতেন, আর রাসূলের আশেক কি করে, একবারে তাপ দিয়ে সরাসরি কানের ভিতরে ঢুকে রাখে, ঢুকে রাখে, তারপরে হে আশেকের রাসূল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি জিন্দেগি নাই, আকীদার ভিতরে সুন্নত নাই, আকীদার ভিতরে শেরেক ঢুকে রয়েছে, বেদাত ঢুকে রয়েছে, উপর ঢুকে রয়েছে, আকীদার মধ্যে সুন্নত নাই, আকীদার মধ্যে বিশ্বাস করে দুনিয়ার কুফরি আকীদা, তাও আশেকের রাসূল। আমালের মধ্যে, আমলের ক্ষেত্রে সুন্নতি জিন্দেগি নেই, মাথা থেকে পা পর্যন্ত সারা দিনের কার্যক্রমের মধ্যে কোনো জায়গায় সুন্নত দেখা যায় না, এমনি রাসূলের আশা। আর বছরে একদিন যদি মিছিলে অংশগ্রহণ করতে পারে তাহলে তো একবারে অরিজিনাল আশেকের রাসূল, কি বলেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করছেন খুশি হয়েছিল কারা কারা বলেন তো দেখি? আবু লাহাব খুশি হয়েছে না? আবু জাহেলেরা খুশি হয়েছে, আবু তালেব খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে না? কি খুশি, আবদুল্লাহর ছেলে হয়েছে, কারো ভাতিজা হয়েছে, কারো নাতি হয়েছে, কারো ভাগিনা হয়েছে, সবাই কি খুশি। আচ্ছা, যারা খুশি হয়েছিল এইগুলা একজন জান্নাতে যেতে পারছে? একজনও জান্নাতে যায়নি, সব কোথায় গেছে? জাহান্নামে গেছে। আবার দেখেন আবু বকর, ওমর, ওসমান, আলী যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সেদিন এরা জন্মগ্রহণও করেনি, এরা খবরও পায় নাই, কি বলেন? এরা সেদিন খুশি হওয়া তো দূরের কথা, এরা তো ছিলই না। আবার অনেক সাহাবি ছিলেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এটা খবরে পায় নাই, খুশি হবে কেমনে? অথচ তারা জান্নাতি হয়েছে। তাহলে জান্নাতি হওয়ার মাধ্যম নবীর জন্মে খুশি হওয়া অখুশি হওয়া না, সুন্নতের এত্তেবা। যারাই সুন্নতের এত্তেবা করছে তারা জান্নাত পাইছে, আর যারা সুন্নতের এত্তেবা করে নাই এমনি বাতিজা হয়েছে, খুশি হয়েছে, তারা জান্নাত পায় নাই, এই জন্য এমনি খুশি। প্রত্যেক ইমানদারই তো খুশি, নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আসছেন এটাতে একজন মুমিন পৃথিবীতে আছে কেউ অখুশি? সবাই তো খুশি, খুশি না কে? কিন্তু দেখা যায় খুশি নিয়ে আবার রাজনীতি করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটাতে খুশি না কে? সবাই তো খুশি, কিন্তু কেউ কেউ আবার এটা নিয়ে রাজনীতি করে যে হে মহা খুশি হয়ে গেছে। আর যারা মিছিল বের করে নাই এরা খুশি হয়নি। খুশির মাধ্যম মিছিল বের করা না, খুশির মাধ্যম হলো কি? সুন্নতের এত্তেবা। একটা আয়াতকে ব্যবহার করা হয় এটা দলিল হিসাবে, আল্লাহ বলছেন দেখো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। রাসূল আপনি বলেন আল্লাহর ফজল, আল্লাহর রহমত যদি তোমরা পাও বেশি বেশি খুশি হওয়া উচিত। সমস্ত তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এটা তো আয়াতের শেষ অংশ, আয়াতের আগে কিন্তু আরো আছে। আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, কোরআন এসেছে, যেটা মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য হেদায়েত। আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো কিতাব দিছেন, হেদায়েত দিছেন, রহমত দিছেন, এই জন্য তোমাদের খুশি হওয়া উচিত। কিভাবে খুশি হবে? সমস্ত তাফসিরে লেখা হয়েছে বিআতাআতিল কোরআন ওয়া বিআত্তাবাই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা খুশি হবে কিভাবে? কোরআনের আনুগত্য করার মাধ্যমে, কোরআন মেনে নেওয়ার মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে নেওয়ার মাধ্যমে, এটাই খুশি হওয়ার মাধ্যম। তাহলে এক নম্বর আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার মাধ্যম হলো এত্তেবায়ে সুন্নাহ, দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা, জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি করা আল্লাহর মহব্বতের দলিল। এক নম্বর জিকির, সবচেয়ে বড় জিকির হলো সলাত। সলাতকে আল্লাহ পাক বলছেন ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় আল্লাহর জিকির, বেশি বেশি সলাত আদায় করা আল্লাহকে ভালোবাসার মাধ্যম। কারণ আল্লাহর সাথে কথা হয়, যাকে ভালোবাসি তার সাথে কথাই হয় না, এটাকে ভালোবাসা হইল। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতে দাঁড়াইলে ইউনাজি রাব্বাহু, আল্লাহর সাথে তার মাহবুবের সাথে তার কথাবার্তা চলে। তাহলে আল্লাহকে ভালোবাসার বড় মাধ্যম আল্লাহর জিকির, এজন্য সলাত, কোরআন তালাওয়াত, তারপর লবজি জিকির সবসময় জবানে সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এইভাবে প্রতিনিয়ত সব সময় ২৪ ঘন্টা আল্লাহর জিকির অব্যাহত থাকবে, এটাই হলো আল্লাহকে ভালোবাসার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মাধ্যম হলো আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনকে বেশি বেশি ভালোবাসা। কারণ আল্লাহর কালাম হলো, আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম। তা আল্লাহর কালামকে ভালোবাসা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। এবং যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা, মানে কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কেন আমি তাকে ভালোবাসি? যে এই লোকটা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই জন্য আমিও তাকে ভালোবাসি। এটাও আল্লাহকে ভালোবাসার একটা মাধ্যম। কিন্তু আবার সবাইকে যে শেরেক করে, কুফর করে, যার আকীদা বিশুদ্ধ না, যার আকীদা সহি না, মানহাজ সহি না, তারে আমি ভালোবাসি, এটা আল্লাহকে ভালোবাসার মাধ্যম নয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, তাদের সাথে তোমার নিজেকে সবর করো যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ সালেহীন, যারা যাদের আকীদা বিশুদ্ধ, আমাল বিশুদ্ধ, সুন্নতের এত্তেবা করে, তাদেরকে ভালোবাসা, তাদেরকে ভালোবাসলেও আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসার মাধ্যম হলো নবী সাল্লাহ সাল্লামের হাদিসকে ভালোবাসা। হাদিস দেখতে পারে না, হাদিসের নাম শুনলে গা জ্বলে উঠে, খবরদার হাদিস মানা যাবে না, সুন্নত মানতে হইব, হাদিস মানা যাবে না। অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, যারা হাদিসের শোনার পরে সেটাকে মেনে নিয়ে প্রচার প্রসার করে, নবী সাল্লাম তাদের জন্য দোয়া করছেন। আল্লাহ রসুল সাল্লাহ বলেন, নাদ্দার আল্লাহ ইমরান, আল্লাহ পাক তার চেহারাটা সুশোভিত করে দিক, তার চেহারাটা সুন্দর করে দিক। সামিয়া মাকালাতি, যে লোক আমার একটা কথা, আমার একটা হাদিস শুনলো, ফাওয়া আহা, সেটাকে সংরক্ষণ করলো, অন্য মানুষের কাছে পৌঁছাই দিল, তাবলিগ করলো, ফাবাল্লাগাহু কামা সামিআহু, যেভাবে শুনছে সেভাবে আরেকজনের কাছে আমার হাদিসটা পৌঁছাই দিছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার আরেকটা মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নেওয়া, হাদিসের সংরক্ষণ করা, হাদিসের তাবলিগ করা, মানুষের কাছে হাদিসের প্রচার প্রসার করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটা মাধ্যম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আরেকটা মাধ্যম সাহাবায়ে কেরামকে ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে ভালোবাসা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা বড় মাধ্যম। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে, তো আমরা যে বিষয়টা আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা আমাদের জীবনের সব কিছুর চাইতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ রাব্বুল আলামিনকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে খেয়াল রাখতে হবে, এই ভালোবাসাটা নিজের মন গড়া, নিজের ইচ্ছা মতো ভালোবাসা যাবে না। এই ভালোবাসাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাই দিছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দেখাই দিছেন ভালোবাসার মাধ্যম, সেই পদ্ধতিতে, সেই মানহাজে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। কিন্তু বর্তমানে আমরা সেই ভালোবাসার পদ্ধতি থেকে, সাহাবায়ে কেরামের, সালাফে সালেহীনের ভালোবাসার পদ্ধতি থেকে বিচ্ছুত হয়ে নিজেরা নিজেরা ভালোবাসার সিস্টেম বানাই, পদ্ধতি বানাই, আর মনে করি আমি আমার রাসুলকে মহব্বত করতেছি, আমি আমার মাওলা রেশকে পাগল হয়ে যাচ্ছি। মাওলা রেশকে কত রকমের জিকির বানানো হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কত রকমের দরুদ বানানো হচ্ছে, কত রকমের অনুষ্ঠান বানানো হচ্ছে, এগুলো হলো সম্পূর্ণ নিজেদের মন গড়া। আর নিজেরা মন গড়া বানিয়ে যত মহব্বত, যত ভালোবাসা প্রকাশ করি, এটার দ্বারা ভালোবাসা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে যথার্থভাবে অনুধাবন করার, বোঝার এবং তদনুযায়ী সঠিকভাবে মহব্বত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। آمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك